بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أربعة ينور لتم هذا أربعة فشل فهنا تنفارق جيم بوي تلي هاكي غريم فشل فهنا جديد زعاجي أنور أرسا بقولي فلايم يعني فشل فهنا بايري جديد زعاجا ينور شرم زعاجا إنجرا أرا سبقولي فلايم خناس سبقولي جند بام هاتي فإذا فرغ من قضاء الحاجة فإنه ينظف المخرج بالاستنجاء بالماء أو الاستجمار بالأحجار أو ما يقوم مقامها وإن جمع بينهما فهو أفضل تلي هون أراك يقولون ذي فشافة هانا كورونا بره زعاجيان رساب كوري بلايوم فشافة هانا بايريز زعاجيان ره شرم زعاجيان رساب كوري جوم فانية ده فاتل ليار الدنيا ميله بيجي دل بالا يعني فاتل ليار استنجا كوري فانية ليار فردي فلاي تلي هان بالا ده دينا بيجي دل أكان لا خنا كان ديام فاجي الله كورون يعني أشوف كده منديل وغيره ليار كورون دي ولا استجمار يكون بالأحجار أو ما يقوم مقامه من الورق الخشن والخارق ونحوها مما ينقى المخرج وينشفها تلي يربع دي وينقض صاحب الكتاب زباء استجمال قرادة بك اللي قرادة بك فاتر لوي النتيجة اللي فاتر قائم مقام انك سواس دولي مندل آسي يا خوارفارا وغير آسي زين الزوليا منشي فتفخانا زغايا نرد آسي كي غري باري شو غري باري ارساب كوري غري باري يربع دي كي غرا فوري بو سب قرد دي دوت دي يانور تيمبر غرا فوري بو ويشتري ثلاثة مساحات منقية فأكثر تتمبر تمبر تنا بشي دقيان رسكرا غريبو إذا أراد الزيادة ولا يجوز الاستجمع ولا يجوز الاستجمع بالعظام ورجيع الدواب أدي أدي جانوارك كلور داس فيحانا بو وغيرا سدين دير استنجا قران دا كي رسول صلى الله عليه وسلم مانا قجي دير بعد وعليه أن يزيل أثر الخارج وينشفه لألا يبقى شيء من النجاسة على جسدي إذن فشبه هنا بعري إنر ساقبري فلا هرو إنر كسو آثار باقي نتاعي فان شو أقرأي فلا هرو إنر آثار باقي نتاعي فان أرزقات أرزقات ما جه خورس صورت كامه ده نبر فان تبعض العلماء كله ده استجمار قران يعني ره أود الله بلي ره شرط بلي يقولي لكن والراجع هو شرط نو يعني من باب التحسين ومن باب إيش يعني الأجر قال بعض الفقهاء إن الاستنجاء أو الاستجمار شرط من شروط صحة الوضوء لا بد أن يسبقه ولو توضأ قبله لم يصح وضوءه ده حديث المقداد المتفق عليه يربى ده ويغسل ذكره ثم يتوضأ بعض العلماء قال ده زي يعني شرط بلوه هي دودي استنجاء ثنا وضوء نادله وضوء سوينه بقوله هي الله أعلم يعني هما هونو ضرورة نو دتة استنجاء حاجة تيجي بيجريبو حاجة نادله কোন অসুবিধা নাই মানুষ বেয়ে অজুগরিয়ারে অজুগরি নষ্ট হয়ে যাবে যদি এস্তেঞ্জা করা ফরত দিলে দুর্বচ যদি করিব দিদি আল্লাহ আলম কাল নবী রহমতুল্লাহ আলাইহি ওয়া সুন্নাহ এস্তেঞ্জা কবল ওযু এস্তেঞ্জা করন ওযুরাগত ইয়ানি দে সুন্নাহ ইয়ানি লা ইখরুজ মিনাল খিলাফি ওয়ায়ামান ইন্তিকাদা তুহরিহি খিলাফত তুনু বাইরে বল্লা আরদাসে নিজর দিয়ান পাকি আছে ওযু আছে ইয়ান বন তনু দাসে কি বললা বলে মানুষ বা মামনে বললা যদি কেউ মানুষ এস্তেঞ্জা না করে ওদুর আগত মানুষ বা এই ফেটাফেহানা করতে না যা আর মত নোয়া সর্দের মাঝে আটকে যদি ওদু বাঙ্গিলে গেলা এটা লাউলিয়ার আগত করার নাম বলা তাহলে এর বাদে শেখ হতে আয়ু হাল মুসলিম এহরস আলা তনজ্জু মিনাল বাউল মানুষে বহুত মানুষ দাসে ফেসা বত্তন দাসে কেনা বেশি বাসিত হমসা সাব গুড়ি আরে ফেটা করতে না যা ফেসা বত্ত বাসন ইয়ান দরুর ইয়ান ওয়াজিব فإن التنزه منه من موجب فإن عدم التنزه منه من موجبات عذاب القبر مانش خذني داسه إن التنزه باسي بالله خمسة بود ماره هندلا سه الشيخ قلت كي هن توم باسي بالله نصان يعني كان داسه دار عذاب الخام يعني ما جي الله يا عذاب ده كرسول صلى الله عليه وسلم شرما هوي ده فأنا أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم استنزه من البول فإن عامة عذاب القبر منه আল্লাহ নবী হদে তোমারা হদে ফেসা হচ্ছে কাব আসি বললা খুশি গুজ বেশ মানুষের আদাব করে ফেসা হচ্ছে দরিয়া এই ফেসা ভেঙ্গে গা পরে নাহলে সুন্দর করে ফেসাম না করে আমার তো নোয়াজ রত্তমা দিয়ে আড়ে দিয়ে ফেসা বাড়ার মতো বাইর আল্লাহ মুস্তাহান আল্লাহ বেকুনরে ইয়ান তো বাসক এ হাদিস এবার ওয়া হদ আর কত নেই এবার ওয়াকাল আল হাফেজ সহিহ আল ইসনাদ তাহলে ইয়ার বাদে আর ফেসা ফাহানা এন জরিয়া এই গরি ফেরালে আগত নোয়াজ ও দুর্বান হয়ে আগত ইয়ান যদি মানুষের এবার সুন্দর করে এতে না সাথে গরি ফেরে এবার সুন্দর করি এপিনার সাথে গড়ি ঘরে এতল্লাহ আর যদি সুন্দর করি এপিনার সাথে এবার গুরুত্ব মনে হদ্দির পেশা পেহানা আগত করেন এসে জাগত করেন বালা রৌ আল ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى بهم الصبح فقرأ الروم فيها فأوهم، فلما انصرف قال إنه يلبس علينا القرآن، إن أقواما منكم يصلون معنا لا يحسنون الوضوء، ومن شهد الصلاة معنا فليحسن الوضوء. ترى الله النبي فجر وصر بولا وصحابي خدريا إمام أحمد الحمد لله ويدجي تهدي داسي سورة روم فرد الله النبي تكي وهمي يعني آيات كل دولوي رسول صلى الله عليه وسلم تري بعد خدي خدي إن خد عرار بولا التباس جر بجي وهم جر بجي كلام خلي إده باز باي اندي خد نواصر دشون دولي وزنوانا নোয়াজ সত্য এসে সুন্দর করে ওজু নবানা এত লাগে ভাই এদিন নোয়াজ সত্য সুন্দর করে ওজু বানায় রাইবা এনে আর দিন মাঝে জরুর একখান জিনিস আল্লাহ ইহার বাদে মাঝে হামিষ ওজু বানায় থাকে থাকে আর তোমার থাকে ইতারাদ আছে বেশি মজা হাগে জুয়া ফিহে রে জাল ইউহিব্বুনা ইয়াতাতাহারু ওয়াল্লাহ ইউহিব্বুল মুতাহহিরিন তে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ই যে মানুষ কল পাক পাক হালাত মা থাকে এ ইতারাদ আছে আল্লাহ বেশি পছন্দ করে বলা তাহলে আরবে কোনে পাক সাফ থাকে আল্লাহ কুছিস গুজুম আল্লাহ তবারক ওয়া তাআলা ইয়ারা নরবে কোনর দাসে হামিশা পাক সাফ থাকি আল্লাহ উলিয়ারে তৌফিক দক খসরা ওয়গেরা দিন আছে ইনতুন জাহির বাতিনে খসরা তন আল্লাহ ইয়ারে বাসক আর বহুত মানছি বলে ইস্তিনজা হদ দিবা ওযুল্লাহ বলে হাম হাশরাত বলে টারে বলে ইয়ানো ন ইস্তিনজা কেন আলক শীত ইস্তিনজা মানে ফেসা পেহানা করি ফেলন রি ইয়ারতুন আগতুন ইয়ানে ওজুর আগতুন ফেসা পেহানা করি ফেলন সাফ জঙ্গই ইয়ান হাম হা ওযুল্লাহ বলে শরৎ বলে টারে বলে যাতো হাজে তো এই বেই করিব হাজত নদী বেই ন করিব লেকিন হিয়ান যদি গরিয়ার নসরি ভারত দিলে বালা ইয়ান মাঝে এতপিনান খলবল্লাহ বলে এতপিনান আসব নুয়াজর এতপিনান গরি করিবারে আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ফনকান গল দিলে ইয়ান দাসে আতর হতু আল্লাহ আলম বিসওয়াব।